بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আমীন ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে করেছি কোরআন আরবি ভাষায় যাতে তোমরা বুঝো وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ নিশ্চয়ই এই কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লাউহে মাহফুজে أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَن كُنتُمْ قَوْمًا مُسْرِفِينَ তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায় এই কারণে কি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসূলই প্রেরণ করেছি যখনই তাদের কাছে কোনো রসূল আগমন করেছেন তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি পূর্ববর্তীদের এই ঘটনা অতীত হয়ে গেছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত অতঃপর তদ্দ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি তোমরা এমনি ভাবে উত্থিত হবে والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করো অতঃপর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বলো পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ তিনি কি তাঁর সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে যখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম তারা নারী স্থির করে ফিরিস্তাগণকে যা আল্লাহর বান্দা

যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি যার উপর তারা চড়ত এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম যাতে তারা হেলান দিয়ে বসত এবং স্বর্ণ নির্মিতও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র। আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। অবশেষে যখন সে আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকত কত হীন সঙ্গী সে। তোমরা যখন কুফর করছিলে তখন তোমাদের আজকের আজাবে শরিক হওয়া কোন কাজে আসবে না। আপনি কি বধিরকে শোনাতে পারবেন অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন। অতঃপর আমি যদি আপনাকে নিয়ে যাই তবু আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব অথবা যদি আমি তাদেরকে যে আজাবের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখিয়ে দেই তবু তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। অতএব আপনার প্রতি যে ওহী নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন। নিঃসন্দেহে আপনি সরল পথে রয়েছেন। এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লিখিত থাকবে এবং শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون আপনার পূর্বে আমি যেসব রসুল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোন উপাস্য স্থির করেছিলাম ইবাদতের জন্য। ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين আমি মূসাকে আমার নিদর্শনা বলি দিয়ে ফিরাউন আর তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছিলাম অতঃপর সে বলেছিল আমি বিশ্ব পালনকর্তার রসুল। فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী উপস্থাপন করল তখন তারা হাস্য বিদ্রুপ করতে লাগল আমি তাদেরকে যে নিদর্শনে দেখাতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা ফিরে আসে وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون তারা বলল হে জাদুকর তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে সে বিষয়ে প্রার্থনা করো যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون অতঃপর যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করে নিলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون ফিরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার কওম আমি কি মিশরের অধিপতি নই এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয় তোমরা কি দেখো না فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين আমি যে শ্রেষ্ঠ এ ব্যক্তি থেকে যে নীচ এবং কথা বলতেও সক্ষম নয় তাকে কেন স্বর্ণ বলে পরিধান করানো হল না অথবা কেন আসলো না তার সঙ্গে ফেরিস্তাগণ দল বেঁধে فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল ফলে তারা তার কথা মেনে নিল নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায় فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين অতঃপর যখন আমাকে রাগান্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্য ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হল তখনই আপনার সম্প্রদায় হট্টগোল শুরু করে দিল এবং বলল আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে তারা আপনার সামনে যে উদাহরণ স্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে বস্তুত তারা হল এক বিতর্ককারী সম্প্রদায় সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত সুতরাং তা হল কেয়ামতের নিদর্শন কাজে তোমরা কেয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক সরল পথ শয়তান যেন তোমাদেরকে নিবৃত না করে সে তোমাদের প্রকাশ্য শত্রু ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون. عيسى যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো কোনো বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم نشجي الله أمر فالون كرتا وطمع دير فالون كرتا وطيب نار عبادت كرو إتا هلو شهرول بعد وطيب وطا دير مدخو تهكي بيهن دول مطبت سشتي گلو شتران زالين جر جنر روئي چه جنطرنا دائر دیباشر عذاب دور فوق هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين تركي بلكي أمطري أبكه كرشجي আকস্মিক ভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে তবে আল্লাহ ভীরুরা নয় الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون হে আমার বান্দাগণ তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপত্র এবং কথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা কথায় চিরকাল থাকবে وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছো এটা তোমাদের কর্মের ফল তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা আহার করবে إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون نشجي أفرادرا جهنم العذاب جيروكال থাকবে তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون আমি তাদের প্রতি জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালিম তারা ডেকে বলবে হে মালিক পালনকর্তা আমাদের কিস্তায় শেষ করে দিন সে বলবে নিশ্চয় তোমরা চিরকাল থাকবে لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিষ্পৃহ তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا